লেখা তাকালে কারেন্ট লাগে ছুঁয়ে দিলে ছেকা কত যে শহীদ আছে তোর নামে লেখা তাকালে কারেন্ট লাগে ছুঁয়ে দিলে ছেকা তাও আজ তোর সাথে চলে পুরে যাব বলে বলে তোর কাছে আমি কেস খাব হাটে বাজারে বেড়েছে বেজায় গরম আমি জিনা দুলিয়েছি কোমর নরম আমারই সব দোষ পোষায় না উপোষ ওরে বাবু দে আমায় ছেলে দে না রে এখন এসেছি আমি আয়ে জল দেবে রাজা আর রানী চোখে চোখে কথা হবে হবে ছেড়খানি নোটে গাছে জল দেবে রাজা আর রানী রঙে ঢঙে তোর আমি আমারি মরি মনে মনে দিস কেন এত হামাগুরি হাটে বাজারে হায় হাটে বাজারে